তাহলে সর্বশেষ স্টেশন আমাদের গন্তব্য, টিকিট কাটিয়ে রেখেছি কোন জায়গার, এর মাঝখানে কিন্তু আরো স্টেশন আছে, আছে না? এই স্টেশন এগুলো অতিক্রম করে করে জান্নাতে পৌঁছতে হইব। মাঝখানের স্টেশনে যদি অ্যাক্সিডেন্ট ঘটে, আপনার আর ওই শেষ স্টেশন পর্যন্ত পৌঁছা যাবে না। রওনা দিচ্ছেন এখান থেকে আপনি ঢাকা যাবেন, সর্বশেষ গন্তব্য আপনার কমলাপুর, কিন্তু এখান দিয়ে আপনি কুমিল্লা গেছেন, ব্রাহ্মণবাড়িয়া গেছেন, ট্রেন স্টেশন হয়ে সংঘর্ষ হয়ে দুই দিক থেকে বসে রয়েছে, কমলাপুর আর যাওয়া হইব? তাহলে এইগুলা সব নিরাপদে একটা একটা করে স্টেশন অতিক্রম করতে হইব, তারপরে কমলাপুর আপনি জান্নাতে যাবেন। এর আগে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু স্টেশন আছে, ওই স্টেশন গুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আল্লাহর কোন বান্দা ওই জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। এক নম্বর স্টেশন হলো কবর। এক নম্বর স্টেশন কি? আমরা যখন কেউ বিদেশ যায়, সবাই তারে লেজেই ঢাকা এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অথবা চিটাগাং এয়ারপোর্টে লেজেই তারে তুলে দিয়ে আসি না? ওইটা হলো এক নম্বর স্টেশন। ওই দুনিয়ার মানুষ যখন একটা মানুষ আখেরাতের উদ্দেশ্যে রওনা দেয়, আখেরাতের দেশে রওনা দেয়, আমরাও সবাই মিলে তারে প্রথম স্টেশন লেজেই তুলে দিয়ে আসি না? ওই প্রথম স্টেশনটা কোনটা? কবর। এক ভয়ঙ্কর স্টেশন এই কবর, মারাত্মক স্টেশন। এই প্রথম যে স্টেশনে কবরের মধ্যে আমরা তুলে দিয়ে আসি, তুলে দিয়ে আমরা সবাই ফেরত চলে আসি, জানি না এই স্টেশনটা কত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাওলা আল্লাহ তাদা পানু, ফালাওলা আল্লাহ তাদা পানু, আমার আশঙ্কা হয় তোমরা দাফন করা বন্ধ করে দিবা, না হয় আমি আমার আল্লাহর কাছে দোয়া করতাম, আয় আল্লাহ আমার উম্মতের কবরের আজাবটা একটু দেখাইয়ে দাও। কবরের কি ভয়ঙ্কর আজাব, কবরের কি ভয়ঙ্কর শাস্তি, আমার উম্মতের একটু দেখায় দাও, শুনায় দাও। কিন্তু আমার উম্মত একবার যদি কবরের আজাবটা শুনতা দেখতা, তো দুনিয়াতে আর কোন মানুষের ওই কবরে আর দাফন করতা না। এই জন্য আমি নবী আল্লাহর কাছে দোয়া করি না, আমি আল্লাহর কাছে বলি না, আল্লাহ আমার উম্মতের তুমি কবরের আজাব দেখায় দাও। আমার বাইরা এবং বোনেরা, প্রথম স্টেশন এক ভয়ঙ্কর স্টেশন। এই স্টেশনে যখন আমরা তুলে দিতে যাই, আমরা সাথে সাথে তিন ধরনের তিনটা জিনিস যাই, কবরস্থান পর্যন্ত, স্টেশন পর্যন্ত, কয়টা যাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়্যাতা সালাসা, মাইয়্যাতের পিছে পিছে তিন জিনিস যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মাইয়্যাতের পিছে পিছে তার আহলের লোকেরা যায়, তার সম্পদ যায়, তার আমলগুলো যায়। খাটের মধ্যে লই কবরস্থানের দিকে রওনা দিছে, আমার আপনার পিছনে পিছনে তিনটা জিনিস রওনা দিছে। আমি আপনি কবরস্থানের দিকে, প্রথম স্টেশনের দিকে যাচ্ছি, আমার আপনার পিছনে পিছনে আমার আহলের লোকেরাও যাচ্ছে। ছেলেরা কান্নাকাটি করে যাচ্ছে, আত্মীয় স্বজন যাচ্ছে, প্রতিবেশী যাচ্ছে, আমার পিছনে পিছনে আমার আহালের লোকেরা যাচ্ছে। সম্পদের প্রভাবের কারণে সম্পদশালী লোক হলে মানুষ বেশি যাচ্ছে, তার প্রভাব প্রতিপত্তি তখনও দুনিয়াতে বিদ্যমান। কবর দেওয়ার আগ পর্যন্ত সবাই বলা বলি করতেছে, এত বড় নেতা মারা গেছে, এত বড় ধনী লোক মারা গেছে, তার এই সম্পদ আছে, ওই সম্পদ আছে, এই প্রভাব আছে, তার এখনো ধনের প্রভাব, সম্পদের প্রভাব রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন নম্বরে তার পিছে পিছে যায় তার আমল, ঈমান আমল গুলো যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর দেওয়ার পরে ওই স্টেশনে ট্রেনে তুলে দেওয়ার পরে তার আহালেরা আস্তে আস্তে চলে আসা শুরু করে, তার মাল সম্পদ আস্তে আস্তে চলে আসা শুরু করে। এতদিন পর্যন্ত বলা হইতো জমিন এটা কার, বলা হয়তো অমুকের গাড়ি, এটা কার, বলা হয়তো অমুকের এই অমুক জিনিস, এটা কার অমুকের। এখন মাটি দেওয়ার পরে, দাফন করার পরে আর মানুষ অমুকের বলে না, তার সম্পদও শেষ, আহালও শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ইমান আমলটা তার স্টেশনে, তার কবরের মধ্যে রয়ে গেছে। আল্লাহু আকবার, একটা জিনিস তার সাথে কবরের মধ্যে রয়ে গেছে। এই স্টেশনে আপনি এখন একা, এই স্টেশনে আপনি এমন এক ট্রেনে, আখেরাতের ট্রেনে উঠে গেছেন, আখেরাতের ট্রেনে উঠে আপনি একা একা শুয়ে আছেন। কবরের মধ্যে আমরা আপনার শোয়াই রেখে আসছি, বসাইও রাখাই নেই, দাঁড়াইও রাখাই নেই, রাখছি কেমনে, শোয়াই রেখে আসছি। এমন এক গড়ে রেখে আসছি যেই গড়ে কোনো আলো বাতি লাইট নেই, যেই গড়ের মধ্যে আপনি ইচ্ছা করলে উঠে বসতে পারবেন না, ইচ্ছা করলে আপনি দাঁড়াইতেও পারবেন না। এরকম একটা ছোট্ট ঘরের মধ্যে, অন্ধকারের মধ্যে আপনাকে রেখে আমরা রওনা দিলাম, চলে আসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইযা বুদিআ আল মাইয়্যিতু ফি কবরিহি, মাইয়্যিতের কবরে রেখে তাওয়াল্লা আনহু আসহাবুহু, সাথীরা আস্তে আস্তে চলে আসা শুরু করছে। ওয়া ইন্নাহু লাইয়াসমাউ কারআনি আলাইহিম, আস্তে আস্তে এমন দিকে মানুষ আসছে জুতার পায়ের শব্দ শোনা যায় এমন পর্যায়ে মানুষ চলে আসছে, অর্থাৎ মানুষ যাওয়া শুরু করে দিছে। এমন সময় আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, এমন সময় আপনার আমার কবরের ভিতরে দুজন ফেরেশতা চলে আসে। আল্লাহু আকবার, সব চলে গেছে, কেউ নাই কবরের সামনে, চলে আসছে কে, দুজন ফেরেশতা। আল্লাহু আকবার, ফেরেশতাগুলো কেমন, আসওয়াদানে আজরাকানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাগুলো কুচকুচে কালো, চোখ দুটো নীল বর্ণের, শরীরটা কুচকুচে কালো, এরকম দুজন ফেরেশতা কবরের মধ্যে ঢুকে গেছে। এমনি অন্ধকার, কোনো আলো নাই, বাতাস নাই, অন্ধকারের ভিতরে দুজন মানুষও কুচকুচে কালো, নীল চক্ষু বিশিষ্ট, ভয়ের উপরে ভয়, এমনি কেউ নাই, একা একা, আবার অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার। আবার ফেরেশতা দুটোটা কি রকম, কালো মানে খালি কালো না, আফ্রিকান কালো, মানুষের চাইতেও কালো, কুচকুচে একেবারে। আবার কালো মানুষ চোখগুলো কি রকম, নীল বর্ণের, মানে ভয়ঙ্কর, দেখলে ভয় লাগবে। এরকম দুজন ফেরেশতা কবরের ভিতরে ঢুকে যাবে, ঢুকার পরে ফাইজুজলিসানিহি, আমরা রেখে আসছি সবাই দুজন এসে ফাইজুজলিসানিহি, কোন হাদিসে বলছে ফাইজুকাইদানিহি, এই লোকের উঠে বসায় সোয়াত থেকে টানে বসায়, এই দিয়ে শুরু ছো কেন বসো, টানে বসায় ফেলছে। বসানোর পরে এই লোক তাকায় রয়েছে এদের দিকে, ভয়ে কাটতেছে। এমন সময় তিনজনের, এই দুজনে সে তিনটা প্রশ্ন তার উপরে ছেড়ে দিছে, প্রশ্ন পরীক্ষা। আল্লাহ আকবার, তাহলে আপনি কবরে যাইবেন, আখেরাতের জীবনে যাইবেন, প্রথম একটা পরীক্ষা এখানে শুরু, এক নম্বর স্টেশনে আপনার পরীক্ষা, পরীক্ষা রেডি করে প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে না, না হয় অবস্থা কি হইব। এই জন্য আখেরাতের জীবনের প্রস্তুতি এখনই শুরু করতে হবে আমার ভাইরা এবং বোনেরা। আপনার পরীক্ষা সেখানে কবরে শুরু, ডেকে তারা দুজন বলতেছে, দুই ফেরেশতা বলতেছে, মার রাব্বুকা, এই মিয়া তোমার রব কে, ওয়ামা দীনুকা তোমার দিন কি, ওয়ামান নাবিয়ুকা তোমার নবী কে, প্রশ্ন তিনটা করে ফেলছে না। এখন আপনি যদি না জানেন অবস্থাটা কি হবে, যদি জানেন, যদি উত্তরটা সঠিকভাবে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নগদ কিছু পুরস্কার সাথে সাথে পাঠিয়ে দিবেন। আল্লাহ আকবার, প্রথম স্টেশনে আপনার কাছে চলে আসছে নগদ পুরস্কার, জবাব দিতে পারেন নাই, এসে গেছে নগদ আজাব, নগদ শাস্তি কবরের মধ্যে। আপনি জবাব দিয়ে দিলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে এই উত্তরটা সুন্দরভাবে দেওয়ার তৌফিক দিন। আপনি সুন্দরভাবে উত্তর দিয়ে দিলেন, ফেরেশতারা কয় ওরে এত ভালো স্টুডেন্ট কোথা থেকে আসে, এরা তো মনে হয় চৈতন্য, কি নাম এই গ্রামের নাম কি, শিকার জনার্দনপুরের মানুষ মনে হয়, এরা এত সুন্দর করে জানলো কেমনে, মনে হয় এদের এলাকায় মাহফিল ছিল, মাহফিলে মনে হয় এগুলো শিখাই দিছে, এরা কোচিং করছে, এরা ক্লাস করছে, এরা পড়ালেখা করিয়ে আছে। এবার জিজ্ঞেস করব ফেরেশতারা, এই মিয়া এত সুন্দর করে যে উত্তর দিলা, এটা জানলা কেমনে, শিখলা কোথায়, কিভাবে উত্তর দিয়ে দিলা? আল্লাহ আকবার। আমরা যখন দেখি যে স্টুডেন্ট একটা খুব ভালো, এই তুমি আগে কোথায় পড়ছিলা, কোন মাদ্রাসায় পড়ছিলা, ও বুঝছি অমুক মাদ্রাসায় পড়ছে, ও ভালো মাদ্রাসায় পড়ছে, এই জন্য তো স্টুডেন্ট এটা ভালো। ফেরেশতারা যখন দেখবে আপনি সব পারে গেছেন, এই মিয়া কোথায় শিখছো এগুলো, পাচ্ছ কেমনে, তখন আল্লাহর বান্দা বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি তো দুনিয়াতে আল্লাহর কিতাব পড়তাম। সুবহানাল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে পাইছি, আল্লাহর কিতাব শুনছি, আল্লাহর কিতাব জানছি, আল্লাহর কিতাব বুঝছি, সেখান থেকে শিখে ফেলছি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কিছু পুরস্কারের ঘোষণা দিবেন আল্লাহর বান্দাকে। আল্লাহ পাক এক নম্বর ঘোষণা দিবেন, প্রথম ঘোষণা হলো ওয়াফসাহ লাহু ফি কবরিহি, এই বান্দার কবরটা একেবারে ছোট্ট একটা কবর, দুনিয়ার মানুষ অল্প একটু জায়গার মধ্যে তার বাড়ি বানাই দিছে, কত ছোট্ট একটা বাড়ি বানাই দিছে, মাত্র সাড়ে তিন হাত আর দেড় হাত, কত সিপা সিপি ছোট্ট একটা বাড়ি। আল্লাহ বলতেছেন আমার বান্দারে এমন বাড়ি বানাই দাও, ওয়াফসাহ লাহু মাদ্দা বাসারিহি, এক চোখে যত দূর দেখা যায় আমার বান্দা বান্দির বাড়িটাকে এত বড় বানায় দাও। সুহান, এক চোখে যত দূর পর্যন্ত দেখা যায়, কোন কোন হাদিসে আসছে সাবউনা জারাআন ফি সাবঈন, চারিদিকে সত্তর গজ করে বড় বড় করে দাও কবরটাকে। কিন্তু আখেরাতের বিষয়ে দুনিয়াতে বসে বারজাখী জীবনের আপনি চিন্তা করতে পারবেন না, দুনিয়াতে বসে বারজাখী জীবনের চিন্তা অঙ্ক মিলানো যাবে না, আখেরাতের অঙ্ক একরকম, দুনিয়ার অঙ্ক একরকম। এখন আপনি যদি কোন যে দেখি কবর এটা আবার খুলে দেখি কত বড় হয়েছে, আপনি কি খুলে বড় পাইবেন, যেমনি কাটছেন তো এমনি আছে, কিন্তু এটা বড় হয়ে গেছে, এই বড় অঙ্কটা আপনি দুনিয়ার বসে মিলাইতে পারবেন না, এটার নাম বারজাখী আর এটার নাম দুনিয়া, দুটো দুই জগৎ, দুই দেশ, ভিন্ন জিনিস। কবর হয়ে গেছে বিশাল আকারের। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন ওয়া নাবির লাহু ফিহি, কবরের মধ্যে কোনো আলো নাই, লাইট নাই, বাতি নাই, আলোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, নূর দিয়ে দাও কবরের মধ্যে, কবর আলোকিত হয়ে গেছে। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার এই কাপড় গুলা খুলে ফেল, এগুলো একেবারে অল্প দামি কাপড়, দুনিয়ার মানুষ অল্প কয়েক টাকা দামের কিছু কাপড় ফরাই দিছে, আমার বান্দা অনেক দামি, আমার বান্দার অনেক দাম, অনেক মূল্য, আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস আনি আমার বান্দারে গায়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ, জান্নাতের পোশাক চলে আসছে। ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের বিছানা এনে বিছাই দাও, জান্নাতের বিছানাটা বিছাই দাও। সুবহানাল্লাহ, ওয়াফতাহু লাহু বাবানিল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা কবরের সাথে খুলে দাও। সুবহানাল্লাহ, কবরের সাথে একটা দরজা জান্নাতের দিকে খুলে দাও। ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা, আমার বান্দা কবরে শুয়ে থাকবে, কিন্তু জান্নাতের গ্রান, জান্নাতের সুগন্ধি আমার বান্দার কবরে ঢুকতে থাকবে। ফেরেশতারা বলবে বান্দা নাম এবার আরামে ঘুমাও, আরামে ঘুমাও। এই লোক কয় না আমি ঘুমাবো না, আর জুইলা আহালি, ফেরেশতারা কয় আমাদের পরীক্ষা শেষ, কাজ শেষ, তোমার সব পুরস্কার যা পাওয়ার সব পাই গেছ, সব দিছি, এবার আরামে ঘুমাই থাকো। এই লোক কয় না আমি ঘুমাবো না, কি করিবা, আমি একটু বাড়ির যাব, আমি একটু বাড়ির যাব। তো বাড়িতে কি তোমার? বাড়িতে আমার স্ত্রী, আমার ছেলে মেয়েরা, আমার আত্মীয় স্বজনেরা কান্নাকাটি করতেছে, তারা চিন্তা করতেছে, আহারে আমার বাবা আমার মা কবরের মধ্যে কি অবস্থায় আছে। তারা বাড়িতে গড়ায় গড়ায় কান্দতেছে, আমি একটু যাই খবর দিয়ে আসি, বলি আসি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কবরের মধ্যে এত কিছুর ব্যবস্থা করছে, এই খবরটা যদি আমি দুনিয়াতে বলে আসি, আমার পরিবারের জানাই আসি, তারা আর আমার জন্য চিন্তা করবে না, আমি একটু জানাই আসি। ফেরেশতারা বলবেন, দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ নাই, সুযোগ শেষ। তুমি নাম কানাও মাতিল আরুস, তুমি কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহার ফুৎকার পর্যন্ত, ওয়ানুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ওই ফুৎকার পর্যন্ত শুয়ে থাকো যেই দিন ফুৎকারের সাথে সাথে কবরের থেকে সব মানুষ উঠে দাঁড়াই যাবে। আল্লাহু আকবার, ওই দিন পর্যন্ত ঘুমাও কবরে। এই তো আপনি উত্তর পাচ্ছেন, এই জন্য এখন উত্তর পারেন নাই, আল্লাহ না করুক এই দশা যেন আমাদের কারো উত্তর পারেন নাই। ফেরেশতারা কয়, এই বোম্বাস্টিং স্টুডেন্ট আসলো কোথা থেকে, এই প্রশ্নগুলোর উত্তর পারে না। বলে যে হালা তালাইতা ওয়ালা দারাইতা, এই মিয়া দুনিয়াতে তোমার কাছে কি আল্লাহর কিতাব ছিল না? দুনিয়াতে কি ওয়াজ মাহফিল হয় নাই? দুনিয়াতে কি দ্বীনি আলোচনা হয় নাই? দুনিয়াতে কি তাফসির হয় নাই? দুনিয়াতে কি কোথাও আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহর রুবুবিয়াত সম্পর্কে, আল্লাহর নবী সম্পর্কে কোনো আলোচনা হয় নাই? তুমি এগুলো কি শিখতে পারো নাই নাকি? এই লোক বলল, আদ্রি লাদ্রি, আহারে দুনিয়াতে এগুলো তো যাইতাম না, কত ওয়াজ মাহফিল শুনছি, কত ওয়াজ মাহফিলের দাওয়াত পাইছি, পোস্টার পাইছি, মনে করতাম এগুলো বোকা মানুষের কাজ, আমি তো অনেক চালাক মানুষ, এগুলো তো বোকা মানুষেরা যায় ওয়াজ মাহফিলে, আমরা চালাক মানুষ যাই নাকি? কি বলেন, যারা আসে না এরা মনে করে এরা অনেক চালাক, অনেক কিছু বুঝে, এই যে ওয়াজ মাহফিলে আসছে মানুষ এগুলো কিচ্ছু বুঝে না, এই জন্য চলে আসছে ওয়াজ মাহফিলে, বুঝতে আয়তো না। ওই কিচ্ছার মত মসজিদে গরু ঢুকছে, কি ঢুকছে? গরু। এখন ইমাম সাহেব গরু বাহির করে দৌড়ানো শুরু করছে, কয় কোন পাগলের কোন ব্যাককলের গরু মসজিদে ঢুকছে, তারে আজকে ধর্ম। দৌড়াইতে দৌড়াইতে গরু বাড়িতে যায় উঠছে, বাড়ির মালিক খুঁজে পাইছে, কয় ব্যাককলে বেয়াদল, তোর গরু কেন মসজিদে গেছে বল? গরু মসজিদে গেছে, তুই কোথায় ছিলি? কয় হুজুর মাফ করে দেন, আমার গরু তো অবুজ, গরু কিছু বুঝে না, এই জন্য মসজিদে ঢুকে গেছে। আপনি আজ পর্যন্ত আমারে কোনোদিন মসজিদে দেখছেন নাকি? আমি যে বুঝি, আমি কোনোদিন মসজিদে ঢুকছিনি, আমি যে আকল জ্ঞান আছে বুঝি, এই জন্য কোনোদিন মসজিদে ঢুকছি? আমার গরু তো বুঝে না, অবুজ গরু, এই জন্য ঢুকে গেছে। আমি বুঝি, এই জন্য আমি কোনোদিন মসজিদে ঢুকি নাই, আমার আপনি কোনোদিন দেখছেন নাকি মসজিদ? আজকে যারা দেখবেন মসজিদে আসে না, নামাজ পড়ে না, এরা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে, অনেক চালাক মনে করে। যারা ওয়াজ মাহফিলে আসে না, মনে করে যে বিশাল বুদ্ধিমান, বুদ্ধিজীবী। আর যারা আসছে এরা বুঝে না, অবুঝ, এজন্য ওয়াজ মাহফিলে আসছে। তারা কবরে বলবে, আহারে আমরা মনে করতাম এরা অবুঝ, এরা দিন শিখতে গেছে, কোচিং করতে গেছে, প্রাইভেট করতে গেছে, আমরা যাইতাম না। আল্লাহ পাকের পক্ষ থেকে নগদ কিছু আযাবের ঘোষণা এসে যাবে, নগদ সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এল তাইমি আলাইহে, কবরের জায়গা যেটা দেওয়া হয়েছে এতটুকু সে পাবে না, তার কবরের জায়গা আরো সংকীর্ণ করে দাও, কবরটা আরো ছোট বানায় দাও, আমার জমিনের এতটুকু জায়গা দখল করার অধিকার তার নাই। যে লোক আমার রুবুবিয়ত মানে নাই, আমার দিন মানে নাই, আমার নবীর আদর্শ মানে নাই, এই লোকের আমার জমিনের ভিতরে থাকার তার অধিকার নাই, এই জমিন আমার, আমার রুবুবিয়তের ভিতরে তার থাকার অধিকার নাই। এল তাইমি আলাইহে, তার কবরটাকে সংকুচিত করে দাও, কবরটাকে সংকীর্ণ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ভাবে ফেরেশতারা কবরটাকে সংকীর্ণ করে দিবে, ফাতাখতালিফা আদলাউহু, এই পাশের পাজর এই পাশে ঢুকে যাবে, এই পাশের পাজর এই পাশে ঢুকে যাবে, এরকম কঠিন ভাবে চাপ দিয়ে কবরের দত্তাতুল কবর কবর কঠিন ভাবে চাপ দিয়ে তাকে সংকীর্ণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শুধু এতটুকু যথেষ্ট নয়, আফরেশুহু মিনান নার, জাহান্নামের বিছানা এনে দাও, এই কাপড়ের সে যোগ্য নাই, কাপড় খুলে ফেলো, জাহান্নামের পোশাক এনে দাও, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, ওই জাহান্নামের বিষাক্ততা উষ্ণতা তার কবরের ভিতরে আসতে থাকবে, এতটুকু শেষ না। ওই দুই ফেরেশতা আসার সময় হাতের মধ্যে একটা বিশাল হাতুড়ি নিয়ে আসবে, বিমাতার কামিন হাদিদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন এক হাতুড়ি নিয়ে তারা কবরে ডুববে, লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, ওই হাতুড়ি দিয়ে বিশাল এক পাহাড়ের উপরে যদি আঘাত করা হয়, ওই পাথরের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরের পাহাড় বালুতে পরিণত হয়ে যাবে। লোহার হাতুড়ি নিয়ে ফেরেশতারা কবরে ডুববে। এই দুইজনের একজন চোখে দেখেন না, আবার একজন কানে শুনেন, একজন আসাম একজন আমা, নবী সাল্লাল্লাহু আলাইহি একজন চোখে দেখে না আর একজন কানে শুনে না। পরীক্ষার হলে কোনো কিছু না বুঝলে যারা ডিউটি করে তাদের কাছে জিজ্ঞাসা করে, ওই দুইজন স্যার এমন স্যার জিজ্ঞাসা করলে একজন বলবে, বাবারে আমি তো দেখি না, আমি প্রশ্নের মধ্যে কি লেখা আমি কেমনে জানবো, তোমার কেমনে বুঝাই দিব। আরেকজন কানে শুনে না, কয় তুমি কি কো, আমি তো কিছু শুনি না, তোমার কি বুঝাই দিব। একজন শোনে না আর একজন দেখেন না, এই আযাব তার সেই নাফখাতু সূর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে চলতে থাকবে, নাউযুবিল্লাহ। তাহলে দেখেন এই কবরের আখেরাতের প্রথম স্টেশনটা কত ভয়ঙ্কর। তাহলে এই স্টেশনে এই আযাব থেকে বাঁচতে হলে এক নম্বরে কি দরকার, ইমান দরকার, ইমান, ইমানটা বিশুদ্ধ করতে হবে। এখানে যে পরীক্ষাটা তিনটা ইমানি পরীক্ষা, আজকে আপনাদেরকে শুধু পরীক্ষাগুলোর কথা জানাই যাচ্ছে, এই পরীক্ষার পড়ালেখা আজকে থেকে শুরু, পড়ালেখা করতে হবে, আস্তে আস্তে এগুলোর পড়ালেখা শুরু করবেন, ইমানি পড়ালেখা, ইমানটা ঠিক করে কবরে যাইতে হবে। ইমানের মধ্যে যদি গন্ডগোল থাকে তো কবরে সর্বনাশ। এখানে তিনটা প্রশ্ন ইমানের প্রশ্ন, এখানে কিন্তু নামাজের কথা জিজ্ঞেস করে নাই, নামাজ পড়ছ না জিজ্ঞাসা করছেন, রোজা রাখছ, হজ করছ, আমলের কিছু জিজ্ঞাসা করে নাই, এরা জিজ্ঞাসা করছে কি, ইমানের, তিনটা ইমানের, মার রাব্বুকা ইমানের, ওয়ামা দীনুকা ইমানের, ওয়ামা নবিয়ুকা ইমানের প্রশ্ন। তাহলে আগে পরীক্ষা হলো ইমানের, তাহলে আগের পরীক্ষা আগে প্রস্তুতি নিতে হইব, আগে ইমান ঠিক করতে হইব, তাহলে আর আমলের দরকার নাই নাকি, আছে, ইমান আগে তারপরে আমল ঠিক করতে হবে, দুটোই লাগবে, কিন্তু আগে ইমান তারপরে আমল, আমল ঠিক করছেন ইমান নাই কাজ হবে না, ইমান ঠিক না হলে আমলে কোনো কাজ হবে না। আচ্ছা, এবার কবরের স্টেশনের পরের স্টেশনে আসো, পরের স্টেশনের নাম কি, এর পরের স্টেশন হলো আন-নাফখা ওয়াল বাস ওয়াল হাশর, এর পরের হলো আন-নাফখা, ফুৎকার, কিসের ফুৎকার, নাফখাতু সূর, ইসরাফিল আলাইহিস সালামের তিনবারের ফুৎকার, এক এক ফুৎকারের মাঝখানে চল্লিশ বছর, আরবাঈনা আমা, এক ফুৎকারের পরে চল্লিশ বছর, আরেক ফুৎকারের পরে চল্লিশ বছর, মাঝখানে চল্লিশ বছর করে ব্যবধান। প্রথম ফুৎকার নাফখাতু সাক, নাফখাতুল ফাজা, প্রথম ফুৎকারে সারা পৃথিবীতে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হবে, দ্বিতীয় ফুৎকারে সমস্ত মানুষ বেহোশ হয়ে যাবে, তৃতীয় পুৎকারে সমস্ত মানুষ কবরের থেকে উঠে যাবে। পুৎকার কয়টা? তিনটা। এক একটার মাঝখানে ব্যবধান 40 বছর। প্রথম পুৎকারে সব ভীতিকর এক পরিবেশের মধ্যে পড়ে, আস্তে আস্তে সব মরে যাবে। দ্বিতীয় পুৎকারে একেবারে সর্বনাশ, সব শেষ সমান। তৃতীয় পুৎকারে উঠা শুরু হবে। সর্বপ্রথম যে লোকটার হোঁশ ফিরিয়ে আসবো, এই লোকটাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন কিয়ামতের দিন উঠে দাঁড়াবো, আমি হোঁশ হওয়ার পরে দেখব মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য একবার এক ইহুদি আর এক মুসলমান ঝগড়া লাগছে। একজনে কয় মুসা আলাইহিস সালাম বড়, একজনে কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়। মুসলমান একবারে মাইচ্ছে থাপ্পড় জোরে, বেয়াদব, আল্লাহ রাসূল বলেন সাইয়্যিদুল মুরসালিন, আমার রাসূল বড়। আল্লাহ রাসূলের কাছে ইহুদি বিচার দিছে। বিচার দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুখাইয়িরুনি আলা মুসা, ও আমার উম্মত, এসব বিনা দরকারি ঝগড়াঝাটিতে কোনোদিন লিপ্ত হইও না। আমার নবী বড় না মুসা বড়, এটা নিয়ে জীবনে ঝগড়া করিও না। এগুলো হলো বিনা দরকারি ঝগড়া। অনেকে দেখবেন এসব বিনা দরকারি জিনিস লইলে ঘুরে, দরকারটা খবর নাই, বিনা দরকারি প্রশ্ন। ইমাম সাহেবের কেমনে আটকাইব চিন্তা করে, হুদা যায় এমন একটা প্রশ্ন করে দিব যেটা দরকার নেই, জানে যে এটা ইমাম সাহেব উত্তর দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার, লা তুখাইরুনি আলা মুসা, আমার উম্মত, আমাকে মুসার উপরে অগ্রাধিকার দিও না, কারণ কিয়ামতের ময়দানে আমি সবার আগে হোঁশ ফিরে আসবে আমার। কিন্তু আমি হোঁশ ফিরে পাওয়ার পরে দেখবো, ওরে আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়ায় রয়েছে, তাহলে মুসা আলাইহিস সালাম বেহোশ হয়েছে কি হয় নাই? কারণ আমারও আগে দেখি আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়ায় রয়েছে। ওই আমাদের দেশে বলে কয় যে, সাদের দেশে গেছে আর দেখে একজন আগে যায় বসে রয়েছে। শুনছেন নাই গল্প? কি রে, এটা শুনে নাই বলে, শুনেন নাই? সাদের দেশে যখন গেছে তখন নাকি যাই দেখে একজন আগে বসে রয়েছে, কে মিয়া তোর বাড়িকে কন্যা খালি, আগে যাই নাকি সাদের দেশে বসে রয়েছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠি দেখে মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়ায় রয়েছে। আল্লাহ আকবার। আল্লাহ রাসূল কয়, আমি সবার আগে উঠলাম, উঠি দেখি আরেকজন আল্লাহর আরশের খুঁটি ধরেও দাঁড়াইছে। কারণ মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে তো আরেকবার বিয়ে হয়েছিল, হয়েছে না? ফাখাররা মুসা সাইকা, আল্লাহরে দেখতো যায় মুসা আলাইহিস সালাম একবার বিয়ে হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হয়তো আল্লাহ ওই বিয়ের কারণে দ্বিতীয়বার তারে আর বিয়ে করে নাই, এই জন্য হে আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয়বার পুৎকারের পরে হোঁশ হওয়া শুরু হবে। সর্বপ্রথম পোশাক পরানো হবে কাকে বলেন তো? কিয়ামতের ময়দানে যে ইব্রাহিম আলাইহিসসালাম, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিসসালাম, সর্বপ্রথম আল্লাহ পাক ড্রেসটা দিবেন কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিসসালামকে। সুবহানাল্লাহ। তাহলে তিনবার পুৎকার হবে। এই পুৎকারের তৃতীয় পুৎকার হইল পুরা জমিনে শুরু হয়ে যাবে জিলজাল, একের পরে কম্পন, এমন কম্পন ভিতরে একটা সুই জাররা পরিমাণ জিনিস মাটি তার ফেটে রাখবে না, সব বাইর করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের একজনেরও মাটি ভিতরে রাখবে না। মাটির যদি অনুরোধ করেন যে মাটি আমার একটু লুকাই রাখ, মাটি শুনবে না, একেবারে সব জিনিস মাটি থেকে বের করে দিবে। বের করে বলবে, বিআন্না রাব্বাকা ওহালাহা, আজকে তোমাদের রব ওহি করেছেন, না নির্দেশ দিয়েছেন, ভিতরে কিছু রাখা যাবে না, সব বের করে দিতে হবে, সব বাইরে গেছে। বাইর হওয়ার পরে আবার কি হবে? এবার হলো হাসরের ময়দান কায়েম হবে। কি হবে? হাসরের ময়দান। তিন ফুৎকারের পরে তৃতীয়বার উঠে গেছেন, ওঠার পরে কই যাবেন? হাশরের ময়দান। এই পৃথিবীর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করবেন। হাশরের ময়দানটা কেমন? ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দান যেটা হবে এটার চতুর্দিকে জাহান্নাম দ্বারা বেষ্টিত থাকবে। মাঝখানে হাশরের ময়দান, চারিদিকে কি? কেউ যদি কয়, আমরা তো বাঙালিরা অনেক চালাক, চালাক না অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান, এই জন্য মাঝে মাঝে ওই বঙ্গোপসাগরে দি আমরা মালয়েশিয়া যাই, বিভিন্ন জায়গায় সোরাই পথে যাই, সাগরের মাঝখানে মরি যায়, মরি যায় না, আরো কত দেশে যাইতে চায়। হাশরের ময়দানে যদি কেউ মনে করে একদিকে দিন লুকাই যায়, একদিকে পালাই যায়, পালানো যাবে? পালাইতে পারবেন? পালাইতে গেলে কোথায় যেতে হইব? জাহান্নামে। যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে জাহান্নাম। মানে কেয়ামতের ময়দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন চারিও দিক থেকে জাহান্নাম দিয়ে বেষ্টন করে রাখবেন, জাহান্নামের মাঝখানে এই ময়দানটা। তাহলে পালানোর কোনো সুযোগ? আল্লাহ পাক তিনবার ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই দিনের রাজত্ব কার? আজকের মালিকানা কার? আজকের মালিকানা কার? আসো, মালিক কারা কারা আসো, চলে আসো। দুনিয়াতে মালিকানার হুঙ্কারে মানুষ থাকতে পারে নাই। আজকে মালিকানা কার কার আছে, পাওয়ার কার কার আছে, দোজাহানের বাদশা কে কে আছে, চলে আসো। আজকের বাদশা কে কে? চুপচাপ, কোনো দিকে একটা শব্দ নাই হাশরের ময়দানে। আল্লাহর পক্ষ থেকে জবাব, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই ময়দানের একমাত্র ক্ষমতা হইল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে হলো যিনি ওয়াহেদ, যিনি কাহার, সেই আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মালিকানা আজকে আল্লাহ। মানুষ সব উঠবে কিরকম ভাবে? হুফাতান উরাতান গোরলা। শরীরে কোনো কাপড় চোপড় নাই, কাপড় পাইবেন কই? কবরের মধ্যে কিন্তু জান্নাতি পোশাক ছিল, ছিল না? কবরে ল্যাংটা ছিলেন না, কবরে কিন্তু কি ছিল? জান্নাতি পোশাক ছিল, কিন্তু কেয়ামতের ময়দানে আর কোনো পোশাক নাই, ওইটা রয়ে গেছে, ওইটা নাই আর। যেমন দুনিয়াটা দুনিয়া রাখি গেছেন, কবরটা কবরে রাখি যাবে, কারণ স্টেশন চেঞ্জ হয়ে গেছে, এক জায়গাটা আরেক জায়গায় চলবে না। কেয়ামতের ময়দানে যখন যাইবেন, হুফাতান উরাতান গোরলা, পায়ের মধ্যে কোনো জুতা স্যান্ডেল কিচ্ছু নেই, খালি পায়ে, নগ্ন পায়ে, শরীরে কিচ্ছু নেই, কাপড় চোপড় হতবম্ব। আপনি পুরুষটা নারী এটাও জানবেন না, এটা জানারও কোনো চিন্তা করার পাওয়ার নাই, এরকম অবস্থায় কিয়ামতের ময়দান। আম্মা জানা আয়েশা শুনে অবাক হয়ে গেছে, কয় কি? আর রাজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সবাই কি এরকম নাকি? আমরা মহিলাদের পর্দা থাকবে না কিয়ামতের ময়দানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, ইন্না আহওয়ালা ইয়াউমিল কিয়ামা মারাত্মক। মানে ওই দিনের ভয়াবহতা এত কঠোর, তুমি পুরুষ না নারী ওটাই তো বুঝবা না, কি আরেকজনের দিকে তাকাইবা, নিজের দিকে তাকানোর তো সুযোগ নেই। তাহলে তোমার নারী পুরুষ উলঙ্গ থাকলে কোনো অসুবিধা নেই, কেয়ামতের ময়দানে পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। চারিদিকে জাহান্নাম, জাহান্নামের গরম গরম হাওয়া কেয়ামতের ময়দানে ঢুকতে থাকব, কারণ চারিদিকে জাহান্নাম। এখানে মাহফিল, চারিদিকে যদি আপনি আগুন জ্বালে রাখেন, আগুনের গরম এখানে আসবে না? সাধারণ এই লাইট এগুলোর তো একটু গরম আসে, সেখানে চতুর্দিকে জাহান্নাম। তাহলে জাহান্নামের গরমটা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে ঢুকতে থাকবে। আবার সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে নিয়ে আসবেন, আসমান নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ নিকটবর্তী হয়ে যাবে। এবার উপরে সূর্যের গরম, এই দিকে জাহান্নামের গরম, এই গরমের ভিতরে কেউ কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত এই কিয়ামতের ময়দানে ডুবে যাবে। আল্লাহ আকবার। শুধু ডুববে না কারা? মুয়াজ্জিন সাহেবরা। কারা? মুয়াজ্জিন সাহেবরা। ইমাম সাহেবেরও ডুবে যেতে পারে। ডুববে না কারা? আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকা ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন সাহেবদের গাঁটগুলাকে আল্লাহ পাক এত লম্বা করে দিবেন কিয়ামতের ময়দানে যত পানি হোক তারা ডুববে না। সুবহানাল্লাহ। এজন্য সবাই আজান দিবেন। মুয়াজ্জিন সাহেব না থাকলে আজান দেওয়ার লোক নাই। কেউ আজান দিতে চায় না, কেউ মুয়াজ্জিন হতে চায় না, সবাই ইমাম সাহেব হইতে চায়। দেখবেন বাংলাদেশে কেউ মুয়াজ্জিন হইতে চায় না, সবাই কি চায়? ইমাম সাহেব হইতে চায়। কিন্তু মুয়াজ্জিনের মর্যাদা ইমামের চাইতে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম ফিরিল মুয়াজ্জিনিন, আয় আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এজন্য প্রতিদিন একবার বা মাসে একবার, সপ্তাহে একবার হলেও আজান দিবেন। আজান দিয়ে মুয়াজ্জিন হইবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে সামিল হইবেন। সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে সালাফে সালেহিনেরা, বড় বড় মুহাদ্দিসেরা, ফকিরা, মুস্তাহিদেরা সব সময় আজান দিত, ইমাম হইতে চাইতো না, ওনাদেরকে ইমাম বানানো যাইতো না। কারণ ইমামু আল ইমামু দামিনুন, ইমান জামানতদার, প্রত্যেকের নামাজের জামানতদার। এত বড় জামানতদার নিতে রাজি হইতো না, কিন্তু মুয়াজ্জিন হইলে কোনো জামানতদারিতা নেই। মুয়াজ্জিন হইলে আপনি ডাকলেন, যত মানুষ আপনার ডাকে আসলো আপনি খালি সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। এজন্য বিনা পয়সায় আজান দিবেন, বিনা পয়সায় মুয়াজ্জিন হয়ে যাবেন সব সময়। তাহলে মুয়াজ্জিনের কতগুলা অতিরিক্ত ফজিলত আছে। ইমাম সাহেব আসে নামাজের কয় মিনিট আগে, অনেক সময় এক মিনিট আগে আসে, অনেক সময় একামতে তখন ইমাম সাহেব আসে, আসে না। কিন্তু মুয়াজ্জিন হইলে 15-20 মিনিট আগে আসা লাগবে। এই যে 15-20 মিনিট মসজিদে থাকবেন, এটার ফজিলতটা অতিরিক্ত, এটা ইমাম সাহেবের নাই, মুয়াজ্জিন সাহেবের আছে। কি বলেন? মুয়াজ্জিন সাহেবের এরকম ইন্তেজার ও সালা বা আদা সালা, সালাতের জন্য ইন্তেজার করা, এটার একটা ফজিলত আছে, আরো অনেকগুলো ফজিলত আছে। আল্লাহ আকবার। তাহলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের এই অবস্থা। এই অবস্থার ভিতরে আবার মানুষ পাগলের মতো বা তারা নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা, এদিকে ওইদিকে নেশাগ্রস্ত মানুষের মতো দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়। একজন আরেকজনের দিকে, ও ভাই দৌড়াও কেন, কি হয়েছে দৌড়াও কেন? আল্লাহর আজাব অনেক কঠিন, অনেক কঠিন, আর সইতে পারছি। সবাই কয় তাহলে আদম আলাইহিস সালামের কাছে যাও, কেউ কয় নূহ আলাইহিস সালামের কাছে যাও, এইভাবে দৌড়াইব সব নবীদের কাছে, সর্বশেষ আসব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে নবীদেরও কোনো কথা নাই, নবীরা খালি আল্লাহর কাছে বলতেছে আল্লাহুম্মা সাল্লাম, আল্লাহুম্মা সাল্লাম। এই কথা ছাড়া নবীদের মুখ থেকেও কোনো কথা নাই, কোনো মানুষের জবান দিয়ে কোনো কথা নাই, একজন মানুষও কিয়ামতের ময়দানে কোনো কথা বলতে পারবে না, সব চুপ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে আল্লাহ তালা লাগাই দিছে, হাতের মুখ খুলে দিছে, পায়ের মুখ খুলে দিছে। এগুলোর কিন্তু মুখ আছে, এগুলোর বোবা মনে করি আমরা, আমরা মনে করি এগুলো চুপচাপ বোবা বসে রয়েছে, এগুলো কিন্তু গোয়েন্দাগিরি করতেছে। এদের জবান আছে, এদের মুখ আছে, আল্লাহ এদের মুখ খুলে দিবেন, আর এই মুখের মধ্যে তালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন কিয়ামতের ময়দানে, আর কোন নবীও কথা বলতে পারবে না। নবীরা খালি বলবেন আল্লাহুম্মা সাল্লাম, আল্লাহুম্মা সাল্লাম, আল্লাহ তুমি শান্তি দাও, শান্তি দাও, আল্লাহ তোমার বান্দারা অনেক কষ্ট করতেছে। আল্লাহ পাকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফাত করবেন। এই সাফাতের নাম হলো সাফাতে উজমা, মহান সাফাত, এটা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। আল্লাহ পাক এই সাফাত কবুল করবেন, কবুল করে বিচার শুরু করে দিবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত ছিল কি? হাশরের ময়দান। এবার পরের স্টেশন শুরু। পরের স্টেশনের নাম হলো আল হিসাব ওয়াল জাযা, হিসাব শুরু। এইদিকে হিসাব শুরু, ওই দিকে আবার আরেক স্টেশনের কাজ চলবো, ওই স্টেশনের নাম হাউস। কিয়ামতের ময়দানের এক পাশে থাকবো কি হাউজে কাউসার। হাউজে কাউসার কাকে দিছে আল্লাহ? প্রত্যেকটা মানুষকে এই যে হিসাবের জন্য দাঁড়াইছেন, এই দাঁড়ানোর পরে কদম নড়াইতে দিবেন না। যেমনে দাঁড়াইছেন দুই পায়ের উপরে এমনি দাঁড়ায় থাকবেন, এখানে নড়াচড়া নেই। পাঁচটা প্রশ্ন সবার, একেবারে নারী পুরুষ আবাল বৃদ্ধ বর্ণিতা মুসলিম অমুসলিম সব মানুষকে আল্লাহ পাঁচটা প্রশ্ন। কি প্রশ্ন? আন উমরিহি ফিমা আফনাহু, তোমার যে হায়াত দিছিলাম হায়াতটা কোন কাজে ব্যয় করছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল দিছি 25 বছরের, এই যৌবনকাল কিভাবে ব্যয় করছো? ওয়া আন ইলমিহি ফিমা আমালাহু, এলেম দিছিলাম জ্ঞান দিছিলাম বুদ্ধি দিছিলাম বিবেক দিছিলাম, কি আমল করছো? ওয়ামিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোন কোন দিক থেকে উপার্জন করছিলা? ওয়াফিমা আনফাকাহু, কোন কোন রাস্তা খরচ করছিলা? বাস এই পাঁচটার জবাব দাও। এই পাঁচটার জবাব যে দিবা সে একটু ছুটি পাবে, নড়াচড়া করতে পারিবা, এর আগে নড়াচড়া। আচ্ছা, এবার যারা আলহামদুলিল্লাহ পাঁচটার উত্তর দিয়ে দিছে, দেওয়ার পরে এবার হলো ছুটি, সাময়িক ছুটি। ছুটি দেওয়ার পরে দিব দৌড় সবগুলা কোন দিকে? হাউজে কাউসারের দিকে। কারণ এই যে এতক্ষণ সময় গেছে, এতক্ষণ কিন্তু কোনো পানি টানি পায় না, পানির পিপাসা অবস্থা সিরিয়াস। এখন চলে যাবে সবাই কোন দিকে? হাউজে কাউসারের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না কাদরা হাউজি বাইনা আইলা ওয়া সানআ মিন আল ইয়ামান, আমার হাউজে কাউসারের দৈর্ঘ্য হলো এই ইয়ামেনের সানআ থেকে আইলা পর্যন্ত, এত বিশাল দূরত্ব হলো আমার হাউজে কাউসার। সুবহানাল্লাহ, আমার হাউজে কাউসারের গ্লাস ওয়ান টাইম গ্লাস, আবারিকু কা আদাদে নুজুমিস সামা, আকাশের নক্ষত্র যেমন লক্ষ লক্ষ, আমার হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা এরকম লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ, এক উম্মতের এক গ্লাস ওয়ান টাইম লই খাইতে খাইতে চলে যাও, বাস গ্লাস আর ফেরত দেওয়া লাগবে না। একজনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস, এগুলো কেমন? লাহুয়া আশাদ্দ বায়াদান মিনাস সালজে, এটা হলো বরফের চাইতে অধিক সাদা। সুবহানাল্লাহ, হাউজে কাউসারের পানিটা বরফের চাইতে অধিক সাদা। ওয়া আহলা মিনাল আসাল বিল লাবান, দুধের সাথে মধু মিশাইলে যেরকম মিষ্টি তার থেকেও আরো বেশি মিষ্টি। সুবহানাল্লাহ, এইরকম মিষ্টি সাদা এক গ্লাস কি হাউজে কাউসারের পানি। ফামান শারেবা মিনহু ফালা ইয়াজমাউ আবাদা, একবার এই এক গ্লাস এক ডোক খাইতে পারলে জান্নাতে ঢুকা পর্যন্ত দ্বিতীয়বার আর পানি খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি খাওয়াবেন, কিছু লোক দৌড় দিব এদিকে, ফেরেশতারা লাঠি নিয়ে, যাতে দিবা যাবা না, খবরদার যাওয়া যাবে না, কি হয়েছে আমার নবীর হাউজে কাউসার খামো? কয় না যাওয়া যাবে না। আল্লাহ রাসূল ওখান থেকে দেখবো কি এরা তো আমার উম্মত, এদেরকে আসতে দেয় না কেন? আপনি জানেন না এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার দিনের ভিতরে বেদাত তৈরি করছে, নতুন নতুন আকীদা বানাইছে, নতুন নতুন আমল বানাইছে, বেদাতই এরা, এরা বেদাত সৃষ্টি করছে জমিনে, এই জন্য এরা আপনার হাউজে কাউসারের পানি পাবে না। এই জন্য আমার ভাইয়েরা সাবধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম যেই ইবাদত করছেন যেই আমল করছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এর থেকে বাড়তে কিছু করা যাবে না, করলে এটার নাম বেদাত। এটা যত সুন্দর হোক, দেখতে সুন্দর হোক, শুনতে সুন্দর হোক, বলতে সুন্দর হোক, কিন্তু এটা বেদাত। আমাদের অনেক ইবাদত আছে বেদাত, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবিরা করে নাই, আমরা বাংলাদেশে সুন্দর মনে করে করে বানাইছি, বানাই বানাই আমরা করি, এরকম বেদাত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। আচ্ছা হাউজে কোসের পানি খেয়ে আবার আসতেন, বিচার কিন্তু এখনো শেষ হয়নি। আল্লাহ পাক সবার হাতে হাতে এবার একটা কিতাব দিয়ে দিবেন। কি দিবেন? কিতাব, সুন্দর একটা একটা কিতাব। কিতাব দিয়ে আল্লাহ কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার কিতাবটা তুমি পড়ো, আজকে হিসাবের জন্য তুমি নিজেই তোমার হিসাবের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ কয় আমি হিসাব করার দরকার নেই, তোমার হিসাবটা তুমি করে ফেলো, জান্নাতে না জাহান্নামে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এমন কিতাব দিছে জাররা পরিমাণ ভালো কাজও লেখা আছে, জাররা পরিমাণ খারাপও লেখা আছে। একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় একজনেরে কইছে, এই অমুক একটা গালি দিছে, হেটো আছে, হেটো বাদ যায়। মানে এমন কিতাব, ওয়ালা সগীরাতিন ওয়ালা কাবীরাতিন, ছোট্ট একটা জিনিস একদিন একজনেরে কইছেন, এটাও বাদ হেটে লেখা হয়েছে, কিচ্ছু বাদ যায় নাই। তো অবাক, কিরে এই কোন কিতাব, দুনিয়াতে কোন সেকেন্ডে কি কইছি, কোন সময় মনে কি চিন্তা করছি, হেটেও লিখে ফেলছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সবার হাতে কিতাব দিবেন, আর সেদিন সবাই শিক্ষিত, সেদিন সবাই পড়তে পারে। মানে যে জীবন এখানে বা দুনিয়াতে লেখাপড়া জানে না, হেও কিয়ামতের ময়দানে পড়তে পারবো সব। আল্লাহ কবে এক করা, সবাই পড়ো, সবাই পড়ো, দেখো তোমার এখানে কি আছে। অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কমপ্লিট। এবার আল্লাহ পাক মিজান বসাইবেন, মিজান। আর একটা জিনিসের নাম কি? মিজানের একটা স্টেশন আছে, মিজান মানে কি? দাড়ি পাল্লা না। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন এটা কেমন কি। আল্লাহ নাম বলছে মিজান, আমরা বিশ্বাস করবো এটা মিজান, কিন্তু এটা কোন ধরনের মিজান, কেমন মিজান, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে মিজানের পরিচয় দিচ্ছেন আল্লাহ, মিজানের পরিচয় হলো ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এখানে আল্লাহ বলেছেন সাকুলাত মাওয়াজিনুহু খাফফাত মাওয়াজিনুহু, মিজান ভারী হয়ে যাবে, মিজান হালকা হয়ে যাবে। তাহলে মিজানের গোড়া সবাই যাওয়া লাগবে, ওই স্টেশনে সবাইকে যাওয়া লাগবে মিজান। মিজানের মধ্যে কিছু জিনিস আছে ওজনই, আবার কিছু জিনিস আছে একেবারে হালকা। মিজানের ভারী জিনিস কোনটা বলেন তো দেখি, সবচেয়ে ভারী কোনটা? ঈমান। ঈমান যদি মিজানের উপরে বিশুদ্ধ ঈমানটা তুলে দেওয়া যায় আর কিছু লাগবে না, এটা এত ভারী। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোকের 99 বলিয়ম আমল, বিশাল বিশাল আমল নিয়ে যাওয়া হবে, সব আমল বরবাদ, কিচ্ছু নাই। এই লোক কইব যে আমি শেষ, তখন আল্লাহ পাক বলবেন তোমার একটা কালিমা আছে আমার কাছে। এই কালিমাটা যখন মিজানের উপরে তুলে দিবে তখন 99 বলিও এটা কিছুই মনে হবে না, এটা এত বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এজন্য ঈমানটা কালিমাটা খুবই ভারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা কালিমা আছে, সাকিলাতান ফিল মিজান, মিজানের মধ্যে দিলে কি হয় ভারী। কি কি বলেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর এই জিকিরগুলো করবেন, এই জিকিরগুলো খুবই ভারী। ঈমানে ঈমানটা খুব ভারী, ঈমানটা বিশুদ্ধ করতে হবে, তাহলে মিজানের গোড়ায়ও সবাইকে যাওয়া লাগবে। সর্বপ্রথম মিজানের গোড়ায় হিসাব কোন আমলের? মাশাআল্লাহ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু, সর্বপ্রথম হিসাবটা হলো সলাত। আপনার বাপ এক মন রান্না করতে দিছেন, কতটুকু হয়েছে বাত হয়েছে না না হয়েছে, কয়টা টিপ দিবেন? একটা দুটো টিপ দিলে পুরা বাকিগুলোর অবস্থা বোঝা যাবে, আপনার হিসাব সব দেওয়া লাগবে না, এ শুধু নামাজ দলিয়ে সব হয়ে যাবে কমপ্লিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন সালুহাত, নামাজের হিসাব ঠিক হয়ে গেছে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, এই লোক পাশ করে ফেলছে। সুবহানাল্লাহ, ওয়া ইন ফাসাদাত, যদি নামাজের হিসাবে গন্ডগোল, নামাজের হিসাব ঠিক মতো দিতে পারে নাই, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সব বরবাদ। আল্লাহ পাক এত রহম, আল্লাহ বলবেন এই উনজুরু হাল্লি আব্দি মিন তাতাব্ব, অনেকের ফরজ নামাজে ঘাটতি দেখা যাবে, আল্লাহ বলবেন কোন সুন্নত আছে নি দেখো, নফল আছে নি দেখো, সুবহানাল্লাহ, ফায়ুকাম্মালু মিন হাজা, এগুলো দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ। আমরা ফরজে ঘাটতি দেখা দিছে, সুন্নত দিয়ে নফল দিয়ে আল্লাহ পাক ফরজের ঘাটতি পূরণ করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক চেষ্টা করবেন যে কোনো উপায় আপনার জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু কোন উসিলা নাই, কোন উপায় নেই বাসার, আপনার কোন মাধ্যম নাই, আল্লাহ কেমনে দিবেন? আচ্ছা, এবার মিজানে গেছেন, মিজানের থেকে এবার যাবেন কোথায়? ফুল সেরাত। এটা হলো আরো জঘন্য, আরো মারাত্মক, এটা পার হইতে পারলে বাস, ওই পারে কি জান্নাত, সুবহানাল্লাহ। এইটা যদি পার হইতে না পারেন কোথায় পড়বেন? নিচে জাহান্নাম, বা সর্বনাশ, আর স্টেশনে পৌঁছার হইল না। তাহলে এখানে এই সেতুটা পার হইতে হয় কি দিয়ে? হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে পার হইতে পারবেন? কি বলেন, এটা হাঁটার জায়গা? আল্লাহ রসুল বলেন এটাতে হাঁটা যায় না। আচ্ছা, এখান থেকে কোন বাস চলে? বাসে পার হইবেন, ট্রাকে, জাহাজে, বিমানে? তাহলে কোনো মাধ্যমে পার হওয়ার কোন উপায় কেমনে পার হইবেন? প্রতিদিন যখন আল্লাহর বান্দারা নামাজের জন্য ওযু করে, পাঁচবার দৈনিক ওযু করে, এই ওযুর অঙ্গগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর তৈরি করে দেন, সুবহানাল্লাহ। ওযুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর, এজন্য উম্মতে মুহাম্মদী হলো গোররাম মহাজ্জালিন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গোররাম মহাজ্জালিন, আমার উম্মতরা তোমাদেরকে কিয়ামতের দিন গোররাম মুহাজ্জালিন বলে ডাকা হবে। যদি কেউ চায় গোররাম মুহাজ্জালিন বাড়ানোর জন্য, সেই জন্য বেশি বেশি ওযু করে, সুবহানাল্লাহ। নামাজ নাই, ফুল সালাত পার হতে পারবে না, ওযু করে নাই নামাজের জন্য, এই লোক যত ইবাদত করুক ফুল সালাত পার হতে, ফুল সালাত পার হওয়ার একটাই মাধ্যম, সেটা হলো ইমান আর সলাত। এজন্য সলাতের সাথে ইমানের গভীর কানেকশন, নামাজ আছে ইমান আছে, নামাজ নাই ইমান নাই, অন্য কোন ইবাদতের সাথে এরকম কানেকশন না। রোজা নাই ইমান নাই বলা যাবে না, হজ নাই ইমান নাই বলা যাবে না, যাকাত নাই ইমান নাই বলা যাবে না, কিন্তু নামাজ নাই ইমান নাই বলা যাবে, কারণ নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে ইমান শব্দ দিয়ে বলছেন ওয়ামা কান আল্লাহু লিইউদিয়া ইমানাকুম, এই ইমানাকুম মানে সলাতাকুম, সলাতকে আল্লাহ ইমান দিয়ে বলছেন। সাহাবাই কেরাম এক ব্যাপারে সবার এজমা ছিল, সলাত ছেড়ে দিলে, নামাজ ছেড়ে দিলে তারা কুফরি মনে করতেন, সলাত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। এই জন্য ওই যুগের মুনাফেকও নামাজ ছেড়ে দেওয়ার সাহস করত না। তাহলে ফুল সালাত পার হতে হলে কি লাগব? নূর লাগব, নূর। নূর ছাড়া আপনার ফুল সালাত পার হওয়া, জান্নাত থেকে আপনাকে আগায় নেওয়ার জন্য একটা নূর আসবে। আর আপনার আমার কপালের ভিতরে, হাতের ভিতরে একটা নূর আছে, দুই নূর যখন একত্রিত হবে একটা বিদ্যুৎ চমকের মতো, বাস এক মুহূর্তের মধ্যে ফুল সালাত পার হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু নূর নাই, নূর নিয়ে যান নাই, তাহলে ফুল সালাত পার হওয়া সম্ভব হবে না। আচ্ছা, ফুল সালাত পার হয়ে এফারে গেছেন, এফারে কি জান্নাত, আল্লাহ আকবার। আর আল্লাহ না করুক যদি কেউ এখানে পড়ে যায় ফুল সালাতের নিচে, এখানে কি জাহান্নাম, জাহান্নামটা কেমন? ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হলো মানুষ আর পাথর। কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এই জাহান্নামের ভিতরে একবার চামড়াগুলো সব জলে শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া বানাই দিবেন, আবার নতুন চামড়া বানিয়ে দিবেন, একবার শেষ হবে আবার হয়ে যাবে, একবার শেষ হবে আবার হয়ে যাবে, এইভাবে বরাবর জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। আলাইহা মালাইকাতুন গালাজুন শাদাদুন, সেখানে এমন এমন ফেরেশতারা থাকবে যেই ফেরেশতারা হবে সবচেয়ে কঠোর, সবচেয়ে কঠিন, যাদের মধ্যে কোনো দয়া মায়া নাই। খাইতে দেওয়া হবে জাক্কুম, যেই জাক্কুম গলার ভিতরে আটকে থাকবে, এদিকেও যাবে না এদিকেও যাবে না, বলবে আল্লাহ পানি দাও পানি দাও, জাহান্নামের উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। এই গরম পানি ঠোঁটের কাছে নিয়ে আসলে ঠোঁটগুলো জলসে গিয়ে এই পর্যন্ত নেমে আসবে, ভিতরে দিলে ফ্যাটগুলো ফুড়ে ফ্যাটগুলো বিশাল আকার ধারণ করবে। ওই জাক্কুমের মধ্যে গরম পানি দিলে আজাবের যন্ত্রণা আরো বেড়ে যাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের অনেক আজাবের বর্ণনা দিয়েছেন। ওখানের মধ্যে আজাব আছে, একটা রক্তের নদী আছে, ওইটার মধ্যে শুধু রক্ত ফৌজ, এগুলো জাহান্নামীদের, এগুলোর মধ্যে সাঁতার কাটতে থাকবে, ফেরেশতারা নদীর পাড়ে পাথর নিয়ে নিয়ে বসে থাকবে, সাঁতার কেটে কেটে কুলে আসবে, ফেরেশতারা আবার তারে পাথর মেরে মাঝখানে দৌড়াই দিবে, আবার আসবে আবার পাথর মারবে, আবার আসবে আবার পাথর মারবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন এরা কারা, বললেন হাউলা ইয়াকলা তুররেবা, এরা আপনার উম্মতের সুদখোরেরা, সুদখোরদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে, সুদখোরদের পেটগুলো কিয়ামতের ময়দানে বিশাল বিশাল হয়ে যাবে, বাড়িঘরের মতো সাপ বিচ্ছু ঢুকতে থাকবে বাইরে হতে থাকবে, ঢুকতে থাকবে বাইরে হতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা, বলা হাউলা ইয়াকলা তুররেবা, এরা আপনার উম্মতের সুদখোরেরা। এভাবে বিভিন্ন ভাবে জাহান্নামের মধ্যে আযাব চলতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করুন, আর ওই পারে গেলে জান্নাত। জান্নাতের ভিতরে এমন কোন নিয়ামত নাই যেটা জান্নাতে নেই। আপনি যদি কোন যা খাইতে চান, যা খাইতে চান সব জান্নাতের ভিতরে, আল্লাহ যদি কে কি কি খাইবা আপনি যদি লিস্ট দেন আপনি হারিয়ে যাবেন। আপনি খাবার কয়টা চিনেন, কি জান্নাতের খাবারের নামে তো জানেন না, কি বলেন? আপনি কবেন যে আল্লাহ আপনি যা দেন তাই রাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে অগণিত নাজ নিয়ামত ভরপুর করে রেখেছেন, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সবাই বসবে মুত্তাকিইন আলা রাফরাফিন খুদরিন, সবুজ গালিচার মধ্যে হেলান দিয়ে বসবে, মানে সেখানে কোনো সুন্দরভাবে বসা নাই, বসবে না এইভাবে, সেখানে আদব কায়দার দরকার নেই, সেখানে শরীয়তের বিধিবিধান দরকার নেই, শরীয়তের বিধিবিধান দুনিয়ার জন্য সেখানে কিচ্ছু দরকার নেই, সেখানে হলো খালি ভোগ করবেন উপভোগের জায়গা জান্নাতের ভিতরে। এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক এমন কিছু নাই যা বান্দার জন্য রাখেন নাই। দুনিয়াতে মদ খান নাই, মদের দিকে হাত বাড়ান নাই, সেখানে কত রকমের সারাপ চান, সমস্ত সারাপ আল্লাহ পাক ব্যবস্থা করছেন, সেগুলো সব সারা এবং তহুরা, পবিত্র সারা, যেগুলা খাইলে মাতলামি আসে না, যেগুলা খাইলে পাগলামি আসে না, সব ব্যবস্থাপনা আল্লাহ পাক জান্নাতের ভিতরে। যদি কোন যে জান্নাতের ভিতরে আপনি কৃষি কাজ করবেন, ধান লাগাইবেন, গম লাগাইবেন, লাউ গাছ একটা লাগাইবেন, পারবেন নি জান্নাতে? পারবেন, সেটার ব্যবস্থাও জান্নাতের ভিতরে আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন অনেক জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাক শেষে আসে জিজ্ঞাসা করবেন এই তোমাদেরকে কি সব পাইছো, বলে আল্লাহ সব পাইছি বরং যা আশা করি নাই তার থেকেও বেশি পাইছি, তো তোমাদের আশা আকাঙ্ক্ষা সব পূরণ হয়েছে, আল্লাহ সব পূরণ হয়েছে কিন্তু ভালো লাগে না জান্নাতের ভিতরে, কি হয়েছে তোমাদের? দুনিয়াতে কৃষি কাজ করতাম, এখানে কৃষি কাজ নাই, এখানে কৃষি কাজ নাই, ধান লাগাইতে পারি না, একটু গম লাগাইতে পারি না, পাট লাগাইতে পারি না, একটা লাউ গাছ লাগাইতে পারি না, একটা কুমড়া গাছ লাগাইতে পারি না, এইগুলো এখানে নাই। দুনিয়াতে কত সিম গাছ লাগাইতাম, সিম লাগাইতে পারি না। আল্লাহ বলবেন যে যাও জান্নাতের ভিতরে এটারও ব্যবস্থা করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। দুনিয়াতে তোমাকে দু তিন মাস অপেক্ষা করা লাগতো, এখানে লাগাইবা সাথে সাথে ফল, লাগাইবা সাথে সাথে ফল, সুবহানাল্লাহ। মুসা আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে নবী সাল্লামের মেরাজের রাত্রে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলছেন আপনার উম্মতের বলিয়েন জান্নাতের জমিনটা খুব উর্বর, যেটা লাগাইবো সাথে সাথে হয়ে যায়, যেটা লাগাইবো সবাই সাথে সাথে হয়ে যায়, যেন জান্নাতে বেশি বেশি গাছ লাগায়। সুবহানাল্লাহ, যত বেশি আল্লাহর জিকির করবে তত বেশি জান্নাতের ভিতরে গাছ লেগে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা ওই ডেস্টিনির গাছ কিনছে, আমাদের দেশে কতজন কিনছে না, গাছ কিনতে কিনতে শেষ। আপনি জান্নাতের গাছ লাগান, জান্নাতের যত বেশি পারেন রাত দিন গাছ লাগাইতে থাকেন। একবার সুবহানাল্লাহ কোন গাছ লেগে যাব, একবার আলহামদুলিল্লাহ বলেন গাছ লেগে যাব, একবার আল্লাহু আকবার বলেন গাছ লেগে যাব, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন গাছ লেগে যাব। জান্নাত থেকে সাজাই ফেলান। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় কোনটা বলেন তো দেখি, রুয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দিদার, আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যাবে তো? কি দেখবেন আল্লাহর? আল্লাহর আকার আছে তো? আছে। আল্লাহর আকার আল্লাহর মতো, আমরা জানি না কিরকম। আল্লাহর আকার আল্লাহর মতো, আল্লাহ রব্বুল আলামিনকে দেখা যাবে, ওইটাই হলো জান্নাতের সবচেয়ে আকর্ষণীয় নিয়ামত। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহর বান্দারা আল্লাহর দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফেরদাউস, আল্লাহর কাছে জান্নাত চাইলে সব সময় ফেরদাউস চাইবা, আল্লাহ আমারে জান্নাতুল ফেরদাউস দাও। কারণ কি? কারণ জান্নাতুল ফেরদাউসের ছাদটা হলো আরশুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। যারা জান্নাতুল ফেরদাউসে থাকবো তারা সব সময় আল্লাহরে দেখবো। সুবহানাল্লাহ। তাদের আল্লাহর সাথে দেখাটা বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ণিমার রাতে ছাদের দিকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক এইভাবে দেখা যাবে যেভাবে তোমরা এই পূর্ণিমার ছাদকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহরে দেখতে হলে কোন আমলটা বেশি করা দরকার, কোন আমলটা বেশি করলে আল্লাহরে দেখা সহজ? আল্লাহরে দেখতে চাই, কারণ সারা জীবন যে আল্লাহর উপরে ঈমান আনলাম, যে আল্লাহরে সাজদা করলাম, যে আল্লাহর ইবাদত করলাম, এই যে এতক্ষণ এখানে বসে রয়েছি আল্লাহর উপরে ঈমান আনার কারণেই তো। কি কর না, যদি একজনের 10,000 টাকা দিব কত তাও তো বসতাম না, বসতেন না। আল্লাহর উপরে ঈমান আনার কারণে তো ওই আল্লাহরে দেখতে চাই। কোন আমল দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা আমল মজবুত করে ধরে রাখবা তাহলে আল্লাহরে দেখবা। সুবহানাল্লাহ। কি আমল? আল্লাহ তুকলাবু আলা সলাতিন ক্বাবলা তুলুউশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে সূর্য ওঠার আগে, এই দুইটা নামাজের ব্যাপারে কোনদিন জীবনে গাফলতি করিও না। দুইটা নামাজ, একটা সূর্য ওঠার আগে আর একটা সূর্য ডুবার আগে, কোনটা কোনটা বলেন দেখি? ফজর আর আসর। সূর্য ডুবার আগে আসর, সূর্য ওঠার আগে, এই দুই নামাজে মানুষ বেশি গাফলতি করে। ফজরের সময় মানুষ ঘুমের কারণে গাফলতি করে, রাতে 3টা বাজে স্টার প্লাস স্টার জলসা দেখি দেখি, টিভি দেখি দেখি, বিভিন্ন কিছু মোবাইল এটা সেটা দেখে দেখি রাতে 3টায় ঘুমায়, ফজরের সময় উঠে না, আল্লাহর সাথে দেখা হবে না। আল্লাহর সাথে দেখা হইতে হইলে ফজরের নামাজ ছাড়া যাবে না। আরেকটা হলো আসর, আসরটা অনেক মানুষের বিলম্ব হয়ে যায়, এদের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে থাকে, তারা মনে করে এই তো পড়তেছি এই তো পড়তেছি, এই তো কাস্টমারটা যাক, এই তো এটা হোক, দেখবে যে আসরের নামাজ চলে যায়। মা বোনেরা এই যে তরকারিটা বসাই, এই যে বাট্টা হয়ে যাক, এই যে এটা করে ফেলি, করতে করতে আসরের নামাজ শেষ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, আল্লাহকে দেখতে হলে এই দুইটা নামাজ কোন অবস্থায় বাদ দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা একেবারে সংক্ষেপে আখেরাতের একটু বর্ণনা, দুনিয়ার একটু বর্ণনা, আমাদের দুইটা হায়াত। সবাই এখন আছি কোন হায়াতে? দুনিয়ার হায়াতে। আমাদের পরবর্তী হায়াত হলো হায়াতুল আখিরাহ, যে কোন সময় শুরু হয়ে যাবে হায়াতুল আখিরাহ। কারো আজকে রাত্রেও শুরু হয়ে যাবে, কারো কালকেও শুরু হয়ে যাবে। আমাদের কত আশেপাশে কবরস্থান, এদের সবাই আখিরাতের জীবনে আছে। আচ্ছা, দুনিয়ার মানুষ বেশি না আখিরাতের মানুষ বেশি বলেন তো? যদি খেলাধুলা হয়, ফুটবল খেলা হয়, আখিরাতের মানুষ জিতবো না দুনিয়ার মানুষ জিতবে? আখেরাতের একজন, দুনিয়ার আপনারা সবাই পারবেন। এই গ্রামের সবাই, জীবিত মানুষ যা আছেন সবাই, মরা মানুষ একজন পারবেন? কথা কয় না, পারবো মনে হয়, কি বলে পারবো না, পারবেন? দেখলেই তো বিহসে মরে যাবেন, যদি এখান দিয়ে এখন রাত্রে যাইতেছেন মাহফিল শুনি, কবরস্থানের পাশে দিয়ে যাইতেছেন, কতবার আয়াতুল কুরসি পড়তেছেন, কতবার সূরা ইখলাস পড়তেছেন, ফু দিতেছেন, রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে বাস একটা লড়ি ছড়ি উঠছে, আপনি লাভ পারি তিনাত উঠছেন। যদি কবর থেকে একজন উঠে কইতে পারে এই ভাইয়া কেমন আছেন, তাহলে তো আপনার অবস্থা আরো সর্বনাশ, আপনি নিজে লাভ হয়ে যাবেন। তাহলে কবরের থেকে একজন উঠলে পুরো গ্রামের মানুষ সবাই মিলিয়েও পারবেন না। আল্লাহ আখেরাতের জীবন যে কোনো মুহূর্তে আমাদের শুরু হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা আখেরাতের প্রস্তুতিটা এই দুনিয়ার মধ্যেই নিয়ে নি নেওয়ার চেষ্টা করি। আখেরাতের জন্য দুইটা জিনিস, একটা ইমানটা ঠিক করতে হবে আর একটা আমল ঠিক করতে হবে। এই দুইটা ঠিক করার জন্য ইনশাআল্লাহ আপনারা লেখাপড়া করবেন, জানবেন, বুঝবেন। এখন তো আলহামদুলিল্লাহ লেখাপড়া করা অনেক সহজ হয়ে গেছে, আল্লাহ পাক বিজ্ঞান প্রযুক্তি দিয়ে আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। এখন ধরেন এক সময় ছিল যে আপনাদের গ্রামে এখানে বছর একবার আসছি, একটু কথা শুনছেন, আর শোনা সম্ভব হইতো না। এখন আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন, আপনি ইচ্ছা করলে প্রতিদিন ঘরে বসে বসে আমাদের আলোচনা শুনতে পারবেন, পারবেন না? ইন্টারনেটে আমাদের আলোচনা প্রতিদিন আমরা দিই tafsirulquran.com এর মধ্যে, প্রতিদিনই আপনি নতুন নতুন আলোচনা পাইবেন, কোন বিষয় জানতে চান কি জানতে চান সব আলোচনা পাইবেন। আল্লাহ পাক কত সহজ করে দিছে, কিন্তু একটু এলেম চর্চা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ইমানটা শিখতে হবে, আমলটা শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান আল্লাহ পাক নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।